লাগিলে কিয়ে অভড়া দব মাধব শোষ লাগিলে টক তোরাণি দব মাধব ভোক লাগিলে কিয়ে অভড়া দব মাধব শোষ লাগিলে টক তোরাণি দব মাধব ଗୋଟିଏ ମାଗିଲେ କିଏ ଗୋଟିଏ